পরকালীন মুক্তির জন্য চাই আমালের বিশুদ্ধতা। মৃত্যুর পরের ভয়াবহতা কি আপনার মনে ভীতির সঞ্চার করে না? তাহলে শিরক ও বিদাত পরিহার করে, মজহাবি ফেরকার বেড়াজাল ছিন্ন করে, কুরআন ও সহি হাদিসের কাছে করুন নিরঙ্কুশ আত্মসমর্পণ। যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকার নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? চার মাজহাবকে ফরজ নেছি, এক মাজহাবে আমল করেছি। চার মাজহাবকে ফরজ নেছি, এক মাজহাবে আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো পীরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকার নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাজহাব নাই কোরআন হাদিসে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাজহাব নাই কোরআন হাদিসে। ইমাম শাফি জিজ্ঞেস করলাম বলে আছে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকার নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? একসাথে তিন তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম। ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। একসাথে তিন তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম। ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান কবু ইসলামে হতে পারে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকার নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মৃত্যুর পরে?